শাহনশাহে আলাম প্রতাপান্বিত রাজাধিরাজ নিখিল জগৎপীত একমাত্র মহান আল্লাহ, তাঁকে সদা স্মরণ করে ভক্তির বহিঃপ্রকাশে আপন ললাট লুটায় দাও সেজদায়। অতঃপর বল, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, হৃদয়েতে আছো তুমি জানি ও গো দয়াময়, হৃদয়েতে আছো তুমি জানি ও গো দয়াময়, তুমি যে আমার কাছে, তুমি যে আমার কাছে চিরজ্যোতির্ময়, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, তোমাকে স্মরণ করে পরিয়গনামাজ, তোমাকে স্মরণ করে পরিয়গনামাজ, তুমি সদা বিরাজিত, তুমি সদা বিরাজিত মালিক মহারাজ, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, যদিও কখনো পাপ করি কোনখানে, যদিও কখনো পাপ করি কোনখানে, ক্ষমা করে দিও প্রভু, ক্ষমা করে দিও প্রভু তুমি নিজ গুণে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, তোমাকে খুঁজে ফিরি এখানে ওখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, অন্তরের অন্তর্যামী আছো তুমি কোনখানে, আছো তুমি কোনখানে, আছো তুমি কোনখানে, আছো তুমি কোনখানে।